হায় রে প্রেমরে কাহা নজর লাগিলা, মেঘ যাইথিলা পরদেশে বুলি, মেঘ যাইথিলা পরদেশে বুলি ফেরি আসিলা, প্রিয়া যাইথিলা শহরকু বুলি অটকি গলা। হায় রে হায় রে হায় রে, মো প্রেমরে কাহা নজর লাগিলা, মো প্রেমরে কাহা নজর লাগিলা। ফেরি বসে সকাল গাড়ি রে, চাহি চাহি ফেরিলি মু মুহ সঞ্জ বেড়ে, কথা থিলা ফেরি বসে সকাল গাড়ি রে, চাহি চাহি ফেরিলি মু মুহ সঞ্জ বেড়ে। হায় রে হায় রে হায় রে, মো সপনে কাহা নজর লাগিলা, মো সপনে কাহা নজর লাগিলা। জীবনে কাহা নজর লাগিলা, মো জীবনে কাহা নজর লাগিলা, মো জীবনে কাহা নজর লাগিলা।